কাট বালি হাড় মাস কংক্রিট, ভালোবাসা ভাঙা চোরা, সদর ফটকে থম মেরে নির্বাক অশ্বমেধের ঘোড়া, সাপেকে ভাড়াতে মহাজ্ঞানী বটগাছ, শুধু আগাছার হান করা, এই ভিটে মাটি মায়ের ছিট মোহন ভাঙা খিলেন, টিয়া বুলবুলি রোদে হয়তো বা সরিছিলেন, খয়ানেন প্লেটে তেরো সিবাই এক বিষাদ বাড়ি, কড়ি কাঠ থেকে উঠোন চক মিলান শ্যাওলা দালান কোঠা, শেষ পরিদের বুক দুটি উন্মুখ পাবে গুঁড়ো বৃষ্টির ফোঁটা, ধুলো কার্পেটে সুলতানি সিন্দুক মোহরের রং ছটা, এই হিটে মাটি মায়ার ছিট মোহর ভাঙা খিলেন, ঘুলঘুলি আলো টিয়া বুলবুলি রোদে হয়তো বা সরিছিলেন, পেটে তার সিবাই এক বিষাদ বাড়িল, সহস্র ঘুম জন্ম দিচ্ছে কষ্ট আকাশ বাড়ি, অজস্র চোখ জ্বালছে আলো ঝাড়বাতি বেলোয়ারি, একলাটি মন গল্প শুনছে বিগত সুখসারি কথন, কর্পোরেশন নোটিশ বলছে বিপজ্জনক বাড়ি, রাস্তা লুকে নোংর ফেলছে জাহাজে তার বাড়ি, চৌকাট ছেড়ে যে বাস্তু সব ব্যয় ও বিষাপ খনার বচন, হাওয়া মোরকটা ডানা নাই ছাপটাক ছাতের কপাট খোলা, ঘুমট বিকেলে দরদাম হেঁকে যায় বেয়াদব ফিরিওলা, খিড়কি পেরোলে রঙিন পুকুর ঘাট নৌকাটি পালতোলা, এই ভেসে চলা আপনারই পোড়ো ঘর ভাঙা খিলেন, ফুলগুলি আলো টিয়া বুলবুলি রোদে হয়তো বা সরিছিলেন, ভাঙা এপিটাফে তেরো সিবাই এক বিষাদ বাড়িলেন, ভাঙা এপিটাফে তেরো সিবাই এক বিষাদ বাড়িলেন, খয়ানেন প্লেটে তেরো সিবাই এক।